أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুমাবার আল্লাহর মসজিদ উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম বাসায় বসে শ্রবণরত আশ্রদ্ধেয় আমি সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মহান দরবারে লাখো শুকর আদায় করি যিনি আমাদেরকে আসমানি আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালাত জুমার পূর্বে কিছু আলোচনা করার সোমবার তৌফিক দান করছেন, সেজন্য শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমরা কথা বলছি তখন গোটা পৃথিবীতে মানব অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে মারণাস্ত্র তৈরি হচ্ছে, সেই অস্ত্র পরীক্ষাটা যেন প্রতিযোগিতার বিষয়ে পরিণত হয়েছে। ঠিক কিনা? নিরস্ত্র দুর্বল মানব গোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে জর্জরিত করা হয়েছে। আজ ইরাক আফগানিস্তানে মানবতা বিপন্ন, ফিলিস্তিন আর মিয়ানমারের কথা কি বলবো, সেখানে জাতিগত নিধন যজ্ঞ চলছে চোখের সামনে আমাদের। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিজেদের ভূমিতেই তারা আজ পরাধীন। ঠিক কিনা? বলে সম্পূর্ণ অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে ফিলিস্তিনিদের বুকে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। 1917 সাল জানা আছে আপনাদের, সেই অভিশপ্ত বেলফোর ঘোষণার মাধ্যমে একটা বিশেষ তীর ফিলিস্তিনের মুসলমানদের পিঠে শরীরে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানেরা সেই বিশের আক্রমণ তারা সয়ে যাচ্ছে। তারপরে কিছুদিন আগে সেটা যে অবৈধ রাষ্ট্র ইহুদি জাতির ইহুদি রাষ্ট্রের রাজধানী ঘোষণা করল কোন এলাকা, জেরুজালেম, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন বা মানবাধিকারের প্রতি চরম উপহাস মুসলমানরা মেনে নিতে পারে না। যেখানে তাদেরকে স্বীকৃতি দিতে নারাজ, সেখানে রাজধানী হিসাবে মেনে নেওয়াটা কিভাবে সম্ভব? কারণ জেরুজালেম এমন একটা নগরী, এমন একটি জায়গা যেটা মুসলমানদের প্রাণের চেয়েও বেশি পবিত্র, প্রাণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটা মুসলমানদের প্রথম কেবলা। আমি কিন্তু শব্দ বলেছি মুসলমান, মুসলমানদের প্রথম কেবলা। মুসলমান কি শুরু হয়েছে রাসূলের মাধ্যমে? মুসলমান শুরু হয়েছে কোথেকে? ইসলাম শুরু হয়েছে কোথেকে? আদম ইসলাম থেকে। মুসলমান একটা শব্দ, ভিন্ন আর কোনো নাম নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লামের মেরাজের স্মৃতি গুজরিত জায়গা, হাজার হাজার নবী এবং রাসূলদের আগমনের পবিত্র জায়গা, সেজন্য জেরুজালেম মসজিদ আকসাকে কেন্দ্র করে এই জেরুজালেম এলাকাটা খুবই পবিত্র, বরকতময়, কল্যাণময়। এই কথাটা আমার না, শব্দগুলো আমার থেকে চয়ন না, এই কথা ঘোষণা হচ্ছে কার? চিল্লায় বলে কার? আল্লাহ। কোথায় বলেছে? পুরোনোতম পায়ে সূরা বনী ইসরাইল প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, তিনি মহামহিম পবিত্রময় সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছে, কোথেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে বলছেন মসজিদ আকসার এলাকা সম্পর্কে, আল্লাযী বারাকনা হাওলা, যার চারপাশকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। আমি রাসূলকে কেন ভ্রমণ করালাম? যাতে আমার কুদরতের কিছু নিদর্শন তাকে দেখাতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শোনেন, বাসীর, সব দেখেন। এই যে আল্লাহ যে বললেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, আল্লাযী বারাকনা হাওলা, যার চারপাশ, কার চারপাশ? মসজিদে আকসা, মসজিদে আকসা চারপাশকে আল্লাহ পাক বরকতময় করেছেন। এই কথা দিয়ে মসজিদে আকসার পাশাপাশি জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় করার দিকে ইঙ্গিত করেছেন। বরকতের মালিক আল্লাহ, ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, তাহলে ওই জায়গাটা খুবই বরকতময়। আপনারা জানেন 638 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নিয়মতান্ত্রিক দাওয়াতের মাধ্যমে, নিয়মতান্ত্রিক দাওয়াতের মাধ্যমে, শান্তি চুক্তির মাধ্যমে ওই মসজিদ আকসা এলাকাটা মুসলমানদের অধীনে নিয়ে আসে, এটা মুসলমানদের অধীনে চলে আসে, অধিকারে চলে আসে। যখন তিনি নিয়ে আসলেন নিয়মতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিক দাওয়াতের মাধ্যমে, ইতিহাস সাক্ষী, তখন কিন্তু এলাকাটা ইহুদি প্রধান এলাকা ছিল না। ইতিহাস ওরা এই কথা প্রচার করে বোঝাতে চায়, ওখান থেকে বিতাড়িত করেছে মুসলমান, কিন্তু ওখান থেকে বিতাড়িত মুসলমানরা করেনি, ওদেরকে নির্মূলভাবে বা ব্যাপকভাবে বিতাড়িত করেছে রোমানরা। আর তখন ওই এলাকাটাকে মসজিদ আকসার এলাকা, আশপাশের এলাকা জেরুজালেম ইহুদি প্রধান ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে চলে আসে মুসলমানদের দখলে, অধীনে চলে আসে, অধিকারে চলে আসে। তারপর প্রায় 400 বছর তাদের দিয়েছে, 461 বছর। এরপরে কাজী সালাউদ্দিন আইয়ুবী, কাজী সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ, উনি আবার সম্পূর্ণরূপে দখলে নিয়ে আসেন। এরপর খ্রিস্টান ক্রুসেডাররা দখলে নিয়ে যায়, এরপরে মসজিদ আকসার একটা অংশ গির্জায় তারা পরিণত করে, তাদের অধীনে ছিল 88 বছর। খ্রিস্টান ক্রুসেডারদের দখলে ছিল মাত্র 88 বছর। এরপর ইতিহাস 1917 সাল ব্রিটিশদের অধীনে চলে আসে পুরো জেরুজালেম এলাকাটা। এর আগে কিন্তু ইহুদি, এটা তো মানবতার দুশ্মন, গাইরিল মাগদুবি আলাইহিম, আপনি যে কোনো তাফসীর করে দেখেন, এখানে আল্লাহ শব্দ বুঝিয়েছেন গাইরিল মাগদুবি আলাইহিম কাদেরকে, ইহুদি, ওয়ালাদ্বালিন পথভ্রষ্ট কাদের, কারা, নাসারা, খ্রিস্টান। প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতি বলা হচ্ছে, পড়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত মানবতার দুশ্মন, এদের কিন্তু পৃথিবীর কেউ নেই। কি হলো, ব্রিটিশদের দখলে যখন জেরুজালেম চলে আসে, তখন মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার একটা হীন ঘৃণ্য ষড়যন্ত্র তারা করে। এই ব্রিটিশরা তখন 1917 সাল পৃথিবীতে ছড়ানো ছিটানো ইহুদিদেরকে একত্রিত করে তারা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত করে, জেরুজালেমকে পুনর্বাসিত করে ওখানে একটা ইহুদি রাষ্ট্র করার একটা পরিকল্পনা তারা করে। সর্বশেষ কি হলো, 2016 সাল, এই 2016 সাল জাতিসংঘের অঙ্গ সংগঠন, জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো ভোটাভুটির একটা ব্যবস্থা নেয়, ভোটাভুটির মাধ্যমে ঘোষণা দেয় মসজিদে আকসা মুসলমানদের, ইহুদিদের ওখানে কোনো অধিকার নাই। তো আপনারা তো সবাই শিক্ষিত সমাজের অংশ, জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো ভোটাভুটির মাধ্যমে রায় দেয়, ঘোষণা দেয় যে মসজিদে আকসা মুসলমানদের, ইহুদিদের সেখানে কোনো অধিকার নেই। এই মসজিদে আকসা কেন্দ্র করে জেরুজালেম বরকতময়, কল্যাণ, আউয়াল কিবলাতিল লিল মুসলিমিন, মুসলমানদের প্রথম কিবলা, হাজার হাজার নবী রাসূলের আগমনের পবিত্র জায়গা। কয়েক মাস আগে, আপনারা দেখেছেন পত্রিকাতে, কয়েক মাস আগে ইহুদিরা সেখানে অনেক পুরাতন একটা কবরস্থান ধ্বংস করে দেয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন সাহাবীর কবরও ছিল। এই হলো ইহুদি, পুরো বোঝা যাবে না, বোঝা যাবে কার কথা শুনে, আল্লাহ তাআলার কথা শুনে, আমরা শুনি না, যার কারণে ওদের প্রতি আমাদের প্রেম গদগদ করতে থাকে, ভালোবাসা বাড়িয়ে দেয়, যা সব পেরিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে কিতাবের মাধ্যমে বারবার সাবধান করেছেন। আপনি পড়ে দেখেন মেহরবানি করে, শুরু থেকে আসবে ওদের প্রসঙ্গ, সতর্ক হও, সাবধান হও। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওদের কিছু কথা সাবধান করার জন্যই বলছেন, সূরা বাকারা প্রথম পারা 15 পৃষ্ঠা, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى. ওরা বলে لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى. ওরা বলে জান্নাতে যাবে শুধু ইহুদিরা আর অথবা খ্রিস্টানেরা। لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى. জান্নাতে ইহুদিরা যাবে অথবা খ্রিস্টানরা যাবে। আল্লাহ ওদের কথাটা উল্লেখ করার পর আল্লাহ জবাব দিচ্ছেন, তিলকা আমানিয়্যুহুম, ওইটা ওদের মনের বাসনা। কুল, হে রাসূল আপনি বলে দিন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এই কথা যদি সত্যবাদী হও, দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, ইহুদিরাই জান্নাতে যাবে অথবা খ্রিস্টানরা জান্নাতে যাবে, এটা মনের বাসনা, দিবা স্বপ্ন। আল্লাহ বলছেন মিথ্যে, জান্নাতে যাবে কারা, পরের আয়াতে জবাব দিচ্ছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, আসলাম, যারা ইসলাম গ্রহণ করে মুসলিম হন। ওই যে বললাম ইসলাম শুরু হয়েছে কার কাছ থেকে? আদম আলাইহিস সালাম থেকে। মুসলমান তখন থেকে যে পরিপূর্ণভাবে মুসলমান হলো, যে নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে সঁপে দিল, পরিপূর্ণভাবে সারেন্ডার করল, অহুয়া মুহসিন, সৎ কাজ করে দেয়। সৎ কাজের পরিচয় কি? আল্লাহ রসুল যা বলেছে সেটা করে যাওয়া, যা নিষ্পরিত বিরত থাকার নাম কি? আমালে সালেহ, সৎ কাজ। আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। তাদের কোনো, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে আছে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইহজানুন, তারা চিন্তিত হবে না, এরা জান্নাতে যাবে। এই গুণ, এই বৈশিষ্ট্য যাদের আছে, ইহুদি হলেই জান্নাতে যাবে, খ্রিস্টান হলেই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে কিতাবের মাধ্যমে স্পষ্টভাবে নাকচ করে দিয়ে দিলেন। তারপর ওদের মধ্যে দ্বন্দ্ব আছে, যেমন আল্লাহ পাক করে বলে দিলেন প্রথম পারা 17 পৃষ্ঠা প্রথম আয়াত, আকালাতি ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে খ্রিস্টানদের, খ্রিস্টানের কোনো ভিত্তির উপরই নেই। আবার খ্রিস্টান বলে ওদের বিপক্ষে, ওকালাতি নাসারা লাইসাতি ইয়াহুদু আলা শাই, খ্রিস্টান বলে না না ইহুদিরাও কোনো ভিত্তির উপরে নেই। كذلك قال الذين لا يعلمون مثل وهم يتلون الكتاب الله বলছেন অতসরা সবাই কি করে কিতাব পড়ে পড়ো ভুল কথা বলে كذلك قال الذين لا يعلمون مثل قولهم এরা তো সেরকম কথা বলে যেরকম মূর্খ লোকেরা ওদের মতো কথা বলতো كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون الله بذل قيام الدين أمي فايسالة قرد الله تعالى جي مشا ببيت قرد موت برد قرد أمي شتا ميمان شا قرد يأتي وده مدد دوت الله بذل كيوم شوتي بيدر قرد برتشتی تو لئي تعالى قرد سسلام كي شمدن قرد প্রকারান্তরে কিয়ামত পর্যন্ত অনবদ্য সমস্ত উম্মতকে সতর্ক হওয়ার জন্য বলে দিলেন, সাবধান হও। কি কথাটা কি বললেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাতবা মিল্লাতাহুম, হে রাসূল আপনি মনোযোগ দিয়ে শুনেন, ওয়ালান তারদা, ওয়ালান ইহুদিরা খ্রিস্টানরা আপনার উপরে কখনো সন্তুষ্ট হবে না। কখন সন্তুষ্ট হবে? হাত্তা তাতবা মিল্লাতাহুম, যখন আপনি তাদের ধর্ম, তাদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি গ্রহণ করবেন, তখন তারা আপনার উপরে খুশি হবে। কোন পাক্কা মুমিন, মুমিনের উপরে কোন ইহুদি, কোন খ্রিস্টান খুশি হতে পারে না, নবেল পুরস্কার পেতেই পারে না, ঠিক কিনা বলে? যদি সে মুমিন হয়, পাক্কা মুসলমান হয়, যত সে ভালো কাজ বিশ্ববাসীকে দেখাতে পারবে না। রসুলকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি গ্রহণ না করবেন, অনুসরণ অনুকরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ওরা কেউ আপনার উপর খুশি হবে না। কেন? কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, ওদের তো হেদায়েত নেই, ওরা তো সঠিক পথের উপর নেই। সঠিক পথ সেটাই যে পথ আল্লাহ দেখান, সেটাই সঠিক পথ, সেটাই হলো সিরাত মুস্তাকিম, সোজা পথ। তারপর আল্লাহ পাক একটা প্রচ্ছন্ন ধমক দিয়ে নবীকে বলছেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা আল্লাযী জা'আকা মিনাল ইলম, এই মেসেজ আসার পরেও যদি আপনার, আপনি তাদের আকাঙ্ক্ষা যদি অনুসরণ করেন, মনে রাখবেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনাকে উদ্ধার করার মতো, মুক্ত করার মতো আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক, ওয়ালা নাসীর সাহায্যকারী পাবেন। রসুলকে যদি এই কথা বলা হয়ে থাকে, আমি আপনি কে? এই কথা কি একই শতাব্দীর মুসলিম নেতৃবৃন্দের জন্য কি প্রযোজ্য নয়? মুসলিমদের জন্য প্রযোজ্য নয়? সূরার মায়ের বড় পারা, তারপরে আল্লাহ পাক বলছেন প্রথম পারা 20 পৃষ্ঠা প্রথম আয়াত প্রথম লাইন, ওরা প্রচার করে বলতে থাকে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা, এই তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, কত টাকা বিলাচ্ছে, কত মিডিয়া, কত প্রচারণা, قل يا رسول আপনি বলে দিন বাল মিল্লাত ইব্রাহিম হানিফা কেন ইহুদি হব কেন খ্রিস্টান হব কেন এদের সাথে আমার সম্পর্ক হবে কেন এদের সাথে বৈবাহিক বন্ধনে আমি আবদ্ধ হব আপনি বলে দিন বাল মিল্লাত ইব্রাহিম হানিফা আমরা তো ইব্রাহিমের ধর্মের জাতির উপরে আছি ওমা কানা মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তারপরে ওরা আরো মারাত্মক কথা বলে মিথ্যাচার সেগুলো আল্লাহ পাক কোট করে রেখে দিলেন আমার বোঝার জন্য আপনার বোঝার জন্য আম তাকুনুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা এই তোমরা বলছো নাকি আম তাকুনুন বলছো নাকি ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ওয়াল আসবাত তাদের বংশধরগণ ইহুদি ছিল খ্রিস্টান ছিল না না আনতুম আ'লামু আমিল্লাহ তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন আল্লাহ জবাব দিচ্ছেন সূরা বাকারা প্রথম পারা 20 নম্বর পৃষ্ঠা শেষ দিকের কথা তোমরা আনতুম আ'লামু আমিল্লাহ তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন আল্লাহ বেশি জানেন সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল ইসহাক ইয়াকুব তাদের বংশধরগণ কেউ ইহুদি ছিলেন না কেউ খ্রিস্টান ছিলেন না ইহুদিরা তো তাদের ইতিহাস সম্পৃক্ত করে কার সাথে ইব্রাহিম ইসলামের সাথে আল্লাহ সে জবাবও দিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান তৃতীয় পারা সতেরোতম পৃষ্ঠা মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা শরম মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ইব্রাহিম ইহুদি ছিলেন না ওয়ালা নাসরানিয়ান খ্রিস্টানও ছিলেন না ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা একনিষ্ঠ মুসলিম ছিলেন ইব্রাহিম ইসলাম আসলে 5000 বছর আগে ও সময় ইহুদি খ্রিস্টানদের অস্তিত্ব ছিল না ছিল আপনি বলেন পরে না তা মুসা আসলাম পরে না ইসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমনি ওদের ইতিহাস ইব্রাহিম ইসলাম সম্পৃক্ত করেন ইব্রাহিম ইসলামের কবর তো এখনো তো ফিলিস্তিন এলাকায় সংরক্ষিত আছে কোনো অস্তিত্ব ছিল না এইভাবে মিথ্যাচার করে করে অবৈধ দখল করে যাচ্ছে ইতিহাসকে তারা বিকৃত করছে পাল্টিয়ে দিচ্ছে কিন্তু তাই বলে কি পৃথিবীর মানুষ সবাইকে ঘুমি বিহ কোরআন কি নাই হাদিস কি নাই এই কথা পড়ার শোনার পরেও জানার পরে কেউ যদি এদের অনুগামী হয় অনুসারী হয় তার চেয়ে আর কি বলবো আর কারণ আল্লাহ বলছেন আমার কথার যে সত্য কথা আর কার হতে পারে আমার আস্তাকু বিল্লাহ ইলা আমার যে সত্যবাদী আর কে হতে পারে আমার কথার যে সত্য কথা আর কার হতে পারে আল্লাহ তো বলে দিচ্ছেন চোখ সামনে তুলে ধরছে ওমন অজলম কতম শাহাদাত ইনদহু মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে যে সাক্ষ্যটা আসছে প্রমাণিত সাক্ষ্য এই সাক্ষ্য যারা গোপন করে তার চেয়ে বড় জালেম অত্যাচারী আর কার কে হতে পারে আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন শুনে রাখো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ বিখবর নই এইভাবে ইহুদিদের কথা তারপরে জুমা সূরাতুল জুমা 28 পারা 12 পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন জাআমতুম আন্নাকুম কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস ইহুদিরা বলো দেখি তোমরা যখন বলছো তোমরা যখন তুমি জাআমতুম দাবি করছো আন্নাকুম আউলিয়া লিল্লাহ তোমরা আল্লাহর বন্ধু আর অন্য কেউ আল্লাহর বন্ধু না তোমরাই শুধু আল্লাহর বন্ধু ঠিক আছে তামান্নাউল মাউত মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন তোমাদের দাবির সপক্ষে মৃত্যু কামনা করো মৃত্যু কামনা করবে আল্লাহ বলছেন পরের আয়াত সূরা জুমা ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম তাদের কর্মকাণ্ডের কারণে পাপের কারণে তারা আবাদান কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহু আলিমুন বিজ্জালিমিন এই জালেমদের ব্যাপারে আল্লাহ পাক সব জানে সব জানে আরো মিথ্যাচার কি সূরা মায়েদা ষষ্ঠ পারা 10 পৃষ্ঠা প্রথম আয়াত وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه ইহুদিরা বলে নাসারারা বলে নাহনু আবনাউল্লাহ আমরা আল্লাহর সন্তান ওয়াহিব্বাও আমরা আল্লাহর প্রিয়জন আল্লাহ বলছেন তাই তাহলে এর উত্তর তুমি তাদেরকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, ফালিমা ইউআযিবুকুম বিদুনুবিকুম, আল্লাহর যদি সন্তান হয়ে থাকো, প্রিয়জন হয়ে থাকো, তাহলে তোমাদের পাপের কারণে তিনি কেন তোমাদেরকে শাস্তি দেন, আযাব দিলেন, গ্রেফতার করলেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, তোমরা অন্যান্য সৃষ্টির মতোই সাধারণ মানুষ, কোনো সন্তান নয়, আল্লাহর কোনো প্রিয়জন নয়। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, তার দিকে ফিরে যেতে হবে মিথ্যা দাবি করে। এইভাবে মানুষকে মিথ্যা শোনা, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নারী দিয়ে, জায়গা দিয়ে, চাকরি দিয়ে, সবকিছু দিয়ে এভাবে তারা মানুষকে পটায়, প্রভাবিত করে। সাধারণ মানুষেরা প্রেসিডেন্টকে প্রভাবিত করে, মিথ্যা ঘোষণা দেওয়া হয়, মানুষের তো মিথ্যা শোনায়, আল্লাহর ব্যাপারেও তারা মারাত্মক কথা বলে। সূরা মায়েদা ষষ্ঠ পারা 18তম পৃষ্ঠা প্রথম আয়াত, আল্লাহর ব্যাপারে কি মারাত্মক কথা? ওয়াকালাতি ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। দেখেন, যদি সাধারণ নাগরিক বলে না সরকার আর কিছুই করে না, সরকার ছেড়ে দেবে? সরকারের সরকার মালিকুল মুলক, রাজাধিরাজ, সর্বশক্তিমান আল্লাহর ব্যাপারে কি মারাত্মক উক্তি? ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আবার জবাব দিচ্ছেন, গুল্লাতাইদিহিম, ওদের হাত বন্ধ হোক, অলুইনু বিমা কালু, এই কথা বলার কারণে ওদের উপর লানত, কে লানত দিচ্ছেন? আল্লাহ। অবিসম্পাদ কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পরে জবাব দিচ্ছেন, আমার হাত বন্ধ হয়নি, যদি বন্ধ হইতো অক্সিজেনটা কার? এক মিনিট রাখলে কেউ থাকবো? মুখ থুবড়ে পড়ে থাকবো 6 বছর? আল্লাহ পরে বলছেন, আমার দুই হাত উন্মুক্ত। তার হাত কেমন? আল্লাহ আল্লাহর মতোই, এক কথা শেষ। মাথা কামানো বেশি ঠিক না, আল্লাহর হাত কেমন? আল্লাহর মতোই, শেষ। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে তিনি খরচ করে যাচ্ছেন, নাহলে কেমন টিকে আছে? আকাশ বাতাস দেখা না দেখা সব কিছুই তার অনুদানই, অনুকম্পাই, রহমতই তো চলছে। ইউনফিকু কাইফা ইয়াশা ওয়ালা ইয়াজিদান্না কাসীরা মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে সর্বশেষ, তোমার প্রতি মির রাব্বিক, তোমার প্রতি রব্বকে তোমার উপর যে কালাম নাযিল হলো, এর কারণে ওই ইহুদিদের তুগিয়ানা, অবাধ্যতা, অকুফরা, কুফরি আরো বাড়তে থাকবে, বেড়ে গেছে। বাল ইয়াকুফু তুগিয়ানা ওয়া কুফরা كلما اوقدوا نارا للحرب اطفاها الله ويسعون في الارض فسادا كان তারপর আল্লাহ সত্য কথা উচ্চারণ করেছেন ويسعون في الارض فسادا তারা জমিনে فسادا বিশৃঙ্খলা সন্ত্রাস বিপর্যয় তারা সৃষ্টি করে যায় তাহলে মূল সন্ত্রাসী কারা বিপর্যয় সৃষ্টিকারী কারা আল্লাহর ঘোষণার পরে আর কারো ঘোষণা দরকার আছে কোন ঘোষণা কোন মিডিয়া কারো প্ররোচনা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ আছে মুসলমানে কেতার সঙ্গে কোরআন আছে আল্লাহর ঘোষণা আছে শব্দ উচ্চারণ আছে ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ সন্ত্রাসীদেরকে বিপর্যয় সৃষ্টিদেরকে পছন্দ করেন না আল্লাহ বলে দিলেন তারপরে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য বললেন সূরা মায়েদা ষষ্ঠ পারা 20তম পৃষ্ঠা শেষ আয়াত লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আমানু لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا আল্লাহ বলছেন হে মুসলমানরা সাবধান থেকো মানুষের মধ্যে সব মানুষের মধ্যে সবচাইতে মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রু পাবে ইহুদি আর মুশরিকদেরকে আমরা বাংলাদেশ থেকে ধারাধারে টের পাই বিশ্বে মুসলিমদের অবস্থা টের পাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ নূরকে মুখের ফু দিয়া নিভিয়ে দিতে নূর মানে দিন আল্লাহ চান না আল্লাহ তার দিনকে দিনের নূরকে পূর্ণতায় পৌঁছে দিতে চান, কাফেরদের ইহুদি মুশরিকদের কলিজা যত জ্বলন সৃষ্টি হোক না কেন, এদের ব্যাপারে এত মারাত্মক কথা আল্লাহ কেন বললেন, অভিসম্পদ কেন? কারণ আল্লাহ সব মাফ করতে পারেন, একটা অপরাধ মাফ করেন না, তার নাম কি? শিরিকের কারণে সব আমল নষ্ট হয়ে যায়। এদের একটু কথা বললেন সূরা তাওবা দশম পারা দশম পৃষ্ঠে, ওয়াকালাতি ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, আল্লাহর সত্তায় তার শিরিক স্থাপন করল। ওয়াকালাতি নাসারা আল-মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে মসীহ মারিয়াম ঈসা ইসলামের ব্যাপারেও বলে যে ঈসা আল্লাহ সন্তান। যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ বলছেন এটা তাদের মুখের কথা। ইয়ুগাইউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, পূর্ববর্তী কাফেররা যা বলতো তারা একই কথা বলে, পরে আল্লাহ পাক রেগে গিয়ে বলছেন কাতালাহুমুল্লাহ, ওরা ধ্বংস, ধ্বংস তো আল্লাহই করবেন, কিন্তু আগে ধ্বংসের কথা শুনাই দিলেন, কাতালাহুমুল্লাহ, ওরা ধ্বংস হোক, আন্না ইউফাকুন, কেন তারা উল্টা পথে চলছে? তার মানে এতক্ষণ যা শুনলাম আরো যা আছে সব কথা মিথ্যা, ওদের আহ্বান ওদের প্রচার সব মিথ্যা, ওদের পথ সোজা পথ নয়, বক্রতা বক্রতা দিয়ে ভরা। আর আমাদেরকে সাবধান করে দিয়ে দিলেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু বা ইহুদি আর মুশরিকদেরকে, আজকের মুসলিম বিশ্বের অনেক নেতৃবৃন্দ ওদের তোয়াজ করে চলে, কিন্তু সাধারণ মুসলমান পরীক্ষা দিয়ে চলছে, ইমান আছে বিধায় প্রতিবাদ করে যাচ্ছে, এটা তো রসুল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল তো বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইসলাম বিরোধী কাজ দেখলা তোমাদের কোনো দখল অবৈধ দখল হয়ে যাচ্ছে, যা রাষ্ট্র শক্তি আছে প্রাতিষ্ঠানিক শক্তি আছে প্রতিহত করো, কজন করছে, কজন হাত ডাক দিচ্ছে মুসলিম বিশ্বে, যার দায়িত্ব বড় ক্ষমতা বেশি দায়িত্ব অমান লেখিয়ে সত্য বলা প্রকাশন শক্তি নাই, মনে মনে ঘৃণা করো, দোয়া করতে থাকো আল্লাহ ওদের হেদায়েত দাও, হেদায়েত না থাকলে তুমি জব্বার কাহার আজিজুল ইন্তিকাম হিসেবে ফয়সালা করে দাও, মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের ভূমি তুমি উদ্ধার করে দাও, আর আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দাও, কি হব মুমিন, এরকম মুসলমানের কাজ হবে না, সব লয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলছেন সূরা আলে ইমরান চতুর্থ পারা ষষ্ঠ পৃষ্ঠা, আদর্শ বাড়িতে 200 কোটি মুসলমান হোক আল্লাহর এরকম মূল্য নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, দুঃখিত হও না চিন্তিত হও না, তোমরা বিজয় হবে, শর্ত কি? মুমিন যদি হও, তাহলে মুসলমান আছে আমাদের হইতে কি বললেন আল্লাহ, মুমিন হতে বললেন, মুমিন আল্লাহ বড় রসুল আসলামের আদর্শই বড় আর কিছু বড় না। সুতরাং আল্লাহ বলেন তোমাদের বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা, যত পৃথিবীর মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহর বিধান মতে প্রকৃত শত্রু মিত্র চিহ্নিত করতে না পারবে কোরআন সাক্ষী, ততদিন পর্যন্ত মুসলিম বিশ্বে মুসলমানদের মানে কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা বলে এটা আল্লাহর কথা, হতে পারে না। আল্লাহ তাআলা এই মুসলিমদের হেফাজত করুন, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ পাক সাহায্য করুন বলি আমিন, এবং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন আবার বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ, যারা ফজরের জুমা তে আমাদের সাথে আছেন তারা বলেন হাযা ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।